শত শত মালিক আসছে, শত শত সাপের হাসছে, শত শত শহীদে বিপ্লবী সাথীরা নতুন এক স্বপ্নে ভাসছে, দৃপ্ত পদ ভরে হাঁটছে। শত শত মালিক আসছে, শত শত সাপের হাসছে, শত শত মালিক আসছে, শত শত সাপের হাসছে, শত শত মালিক আসছে, শত শত সাপের হাসছে, শত শত শহীদের বিপ্লবী সাথীরা নতুন স্বপ্নে ভাসছে, তৃত পদ ভারে হাসছে, শত শত মালিক আসছে, শত শত সাপের হাসছে, শত শত শহীদের বিপ্লবী সাথীরা নতুন স্বপ্নে ভাসছে, তৃত পদ ভারে হাসছে, চোখে মুখে হাজির উল্লাস, বুকে বুকে শপথের উচ্ছ্বাস, চোখে মুখে জেহাদের উল্লাস, বুকে বুকে শপথের উচ্ছ্বাস, বাজি রেখে জীবনের মূল্য হাতে হাত, বাজি রেখে জীবনের মূল্য হাতে হাত, কাঁধে কাঁধে হাত কাঁধে কাঁধ যাচ্ছে, শত শত শহীদের বিপ্লবী সাথীরা নতুন স্বপ্নে ভাসছে, তৃত পদ ভারে হাসছে, শত শত মালিক আসছে, শত শত সাপের হাসছে, শত শত শহীদের বিপ্লবী সাথীরা নতুন স্বপ্নে ভাসছে, তৃত পদ ভারে হাসছে, যারা শুধু ভালোবাসে কোরআনের বিপ্লবী কাজকে, তারা দেখো ধীরে ধীরে মিলনের মোহনায় আজকে, কানে কানে সাহসের সম্ভার, বিশ্বে চলে বাধা ভয় ঝঞ্ঝাট, কানে কানে সাহসের সম্ভার, বিশ্বে চলে বাধা ভয় ঝঞ্ঝাট, আলোকিত পৃথিবীর জন্য আধারে বুনিয়া, আলোকিত পৃথিবীর জন্য আধারে বুনিয়া, আধারের বুনিয়াদ ভাঙছে, শত শত শহীদের বিপ্লবী সাথীরা নতুন স্বপ্নে ভাসে, তৃপ্ত পদ ভারে হাঁটছে, শত শত মালিক আসছে, শত শত সাপের হাসছে, শত শত শহীদের বিপ্লবী সাথীরা নতুন স্বপ্নে ভাসছে, তৃত পদ ভারে হাসছে, শত শত মালিক আসছে, শত শত সাপের হাসছে, শত শত শহীদের বিপ্লবী সাথীরা নতুন স্বপ্নে ভাসছে, তৃত পদ ভারে হাসছে, নতুন স্বপ্নে ভাসছে, তৃত পদ ভারে হাসছে, নতুন স্বপ্নে ভাসছে, তৃত পদ ভারে হাসছে, নতুন স্বপ্নে ভাসছে, তৃত পদ ভারে হাসছে।